الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. الله رب العالمين আমাদের কে রমজান মাসের 20 রমজান পর্যন্ত সিয়াম পালন করার তৌফিক দিলেন, তাই রব্বুল আলামিনের দরবারে জানাচ্ছি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের সামনে যে রাতগুলি হচ্ছে তা হচ্ছে শেষ 10 রাত অথবা 9 রাত, কিন্তু সাধারণত 10 রাতই বলা হয়। এই 10 রাতের ফজিলত মর্যাদা এর আগের 20 রাত থেকে বেশি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাতে যেভাবে ইবাদত করতেন, পরিশ্রম করতেন ইবাদত পালনে, সেরকম পরিশ্রম এর আগের রাতগুলিতে করতেন না। যেভাবে মা আয়েশা বলেন, كان النبي صلى الله عليه وسلم يجتهد في العشر الاواخر ما لا يجتهد في غيره. রমজান মাসের শেষ 10 রাতে যতটুকু পরিশ্রম করতেন ততটুকু পরিশ্রম অন্য রাতগুলিতে করতেন না। এমনি ভাবে বুখারি এবং মুসলিমে এসেছে, মা আয়েশা বলেন, كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله. যখন আশর, আর আশর বলতে শেষ 10 রাত, অনুপ্রবেশ করত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার লুঙ্গি বেঁধে দিতেন। মিজরা বলতে ইমাম নাওয়াবী বলছেন, ইয়ানি ইজারা, ভালো করে বাঁধতেন। তো লুঙ্গি বাঁধতেন মানে কি, লুঙ্গি না বাঁধলে তো লুঙ্গি পরাই যাবে না, মানে ইবাদতের জন্য সময় লাগিয়ে দিতেন। সদ্দামি যাওয়া হোক, ভালো করে বাঁধতেন। এখনো দেখবেন যারা গামছা পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, সব এলাকায় নয়, কোনো কোনো এলাকায় কিন্তু গামছাকে তেমন ইয়ে মনে করেন, এই জন্য বললাম। গামছা যারা পরে দেখবেন ভালো কাজটা হলে কোমর ভালো করে বাঁধে, বাঁধে কিনা শক্ত করে, কাজ হবে কষ্টে খালি। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নত থেকে প্রমাণিত, আলহামদুলিল্লাহ। কিন্তু তিনি সাদ্দা মিজারাহু, কেন, ইবাদতের জন্য। আর কি করতেন, ওয়া আহিয়া লাইলাহু, রাত্রি জাগরণ করতেন, আর নিজের পরিবারের লোকজনকে জাগাতেন। তাহলে নিজেও জেগে ইবাদত করতেন, আর রাত্রে ঘুমাতেন না, নিজের লোকজনকে জাগাতেন। অন্য রওয়ায়েতে এসেছে মুসনাদে ইমাম আহমদে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাত সালাত নওম উভয়টা করতেন, আর যখন শেষ 10 রাত আসতো তখন নওম বাদ দিতেন রাত্রে। তাহলে বোঝা গেল ঘুমাতেন কখন, দিনে, আর রাতে ইবাদত। ঘুম ছাড়া তো আর হবে না, তাহলে ঘুমাতেই হবে। তা রাতে ইবাদত করতেন আর দিনে এর পরিবর্তন, এর বদলে ঘুমাতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইসব হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এই 10 রাতগুলির ফজিলত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 রাতে যতটুকু পরিশ্রম করতেন ইবাদত পালনে ততটুকু পরিশ্রম অন্য রাতে রাতে করতেন না। আর এই যে পরিশ্রম ইবাদত, এর মধ্যে সালাত তো আছে, সালাত, কোরআন, জিকির, সাদাকা ইত্যাদি সবই শামিল, শুধু কিয়াম না। কারণ শুধু সালাত পড়লে মানুষের ক্লান্তি আসে, তাই কিছু সালাত এমনি ভাবে কোরআন তিলাওয়াত, আল্লাহর জিকির, সদকা খয়রাত অথবা কিতাব মুতালা, দিনী কিতাব অধ্যয়ন পাঠ করা, এগুলো কি ইবাদতের অন্তর্ভুক্ত। কেউ যদি ভালো লেখক হয়, কিতাব টিতাব লিখে, এর মধ্যে অন্তর্ভুক্ত। যারা আল্লাহর দিন প্রচার করছে হকের পথে, যদি একটা কেসের যদি মনে করেন ইউটিউবে ছাড়ে দিন দিনের, তাহলে এর মধ্যে সামিল হবে। ফেসবুকে যদি কিছু লিখে ছাড়ে, এর মধ্যে সামিল হবে। মেসেজ দিয়ে হকের পথে, এর মধ্যে সামিল হবে। আরেকজনকে আপনি দাওয়াত দিলেন এখানে অথবা বাংলাদেশে, বললেন খবরদার অযথা সময় নষ্ট করো না, এই রাতগুলির ইবাদত মর্যাদা বেশি, টিভি ভিডিও দেখিও না, খেলতা মজা করো না, আল্লাহ পথে সময় কাটাবার চেষ্টা করো, এগুলো এর মধ্যে সামিল, এই ইবাদতের মধ্যে সামিল। এজন্য একটি রওয়ায়েত আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা আলামুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বামা লাইলাতান হাত্তা সাবাহ, আমি জানি না যে কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল পর্যন্ত সারা রাত কিয়াম করেছেন। তার এই কথা ঠিকই আছে, মানে সারা রাত কিয়ামত করেননি, কিন্তু রমজান মাসের শেষ দশ রাত জেগে ইবাদত করেছেন। এই ইবাদত শুধু কিয়াম নয়, শুধু সালাত নয়, বরং যাবতীয় ইবাদত। এছাড়া আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুবই দানশীল, আর তিনি দানশীল হবেন না কেন, যেহেতু তিনি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস আসলে তার দানশীলতা বেড়ে যেত, তাহলে রমজান মাস আসলে যদি দানশীলতা বেড়ে যেত, তাহলে এই রাতগুলিতে তো অবশ্যই দানশীলতা থাকবেই। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাবি বলেছেন, তিনি মুক্ত বাতাস থেকেও আরো বেশি দানশীল ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম তার গুণ। তাই সাদাকা খায়রাত এই মাসগুলিতে সালাত তো আদায় করবেনই, সিয়াম আদায় করবেনই, এর সাথে সাথে সাদাকা খায়রাতও করা উচিত। শুধু পয়সা এখানে রাখবেন না, কিছু আল্লাহর পথে দিবেন, টাইট হবেন না। মানুষের বয়স যত হয় তত মানুষ টাইট হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই বললে কি মানুষ বুড়ো হয় কিন্তু লুব লালসা ওটা বুড়ো হয় না, আশা আকাঙ্ক্ষা বুড়ো হয় না, আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আরো বাড়ে। মারা যাবে বুকুরা, তবু বলে খালে নেছো আরেকটা, এক বিল্ডিং আরেক বিল্ডিং করি, ঠিক না, হাসবুনাল্লাহু নিয়ামুল ওয়াকিল। এটা সাধারণ কথা আর কি, কিছু মানুষ অবশ্যই আল্লাহ থাকবে ভালো, এদের সংখ্যা কম। আর সাধারণত মানুষের বয়স বাড়ে কিন্তু লোভ আর আশা এটা কমার কথা ছিল, কিন্তু ওইটা আরো বাড়ে। তাই আমাদের লোভ লালসা তা থাকবেই, এটাকে নিয়ন্ত্রণে রাখা দরকার, আল্লাহর পথে দিবেন। এই দশ রাতগুলিতে মাত্র কয়েকটি রাত সামনে চলে যাচ্ছে, রমজান মাস আসার পূর্বে রমজান আসছে, রমজান আসছে। প্রত্যেকটা মানুষ যেই মুসলমান তার ভিতরে এরকম আকাঙ্ক্ষা থাকে, রমজান মাস আসছে, রমজানের প্রস্তুতির জন্য আলিম ওলামা খতিব খোতাবা সবাইকে আহ্বান করেন, রমজান মাস আসলো আর আমরা এখানে আছি, কত সুন্দর মাশাআল্লাহ। দিন রাত দিনের ডিউটি রাত্রে করে এখন বেশিরভাগ মানুষ, বাই চান্স এরকম পাওয়া যায় যারা দিনের ডিউটি করে, আর যদি ডিউটি থাকে তবু কম। এতচ্ছত্ত্বেও যারা সিয়াম পালন করে না, এদের থেকে বঞ্চিত আর কে হতে পারে, আস্তাগফিরুল্লাহ। এখানে বাহানা করা যায় না যে আমার এত লম্বা ডিউটি, আমি কিরকম পারবই না রোজা রাখতে বা সিয়াম পালন করতে। আমার যা মনে হয় বা সৌদিতে এই বাহানা করা যাবে না, জায়েজ না। তো বাই চান্স যদি কেউ এরকম হয় তাহলে সেটা আরেক কথা, আমরা সাধারণত হালকা একটু কষ্ট হচ্ছে, যাকে আল্লাহ তৌফিক দে আর তুমি সচেষ্ট হও, আল্লাহ তোমাকে তৌফিক দিবেই। আপনার ডায়াবেটিস রোগ, আপনারা জানেন কি অবস্থা ডায়াবেটিস, আবার গ্যাস্ট্রিক প্রবলেম, আবার বয়স্ক বা বয়স্ক মহিলা পুরুষ উঠতে পারে না চলতে পারে না, বেশিরভাগ আমি যাকে জিজ্ঞেস করি তারা বলে রমজান মাসে আমাদের স্বাস্থ্য অনেকটা ভালো হয়ে যায়, সুবহানাল্লাহ, সত্য না মিথ্যা। আর যাদের মন সরল নয়, গরল মনে রয়েছে কপটতা, ওদের হয় না। জোয়ান থাকলেও বলে না হচ্ছে না পারছি না, আরো বয়স্ক অথবা বয়স্কা মহিলা, হ্যাঁ, কিন্তু দেখো জিজ্ঞেস করলে রমজান মাস আলহামদুলিল্লাহ আরামসে রোজা রাখছে, রমজান মাসে শরীরটা আরো ভালো হয় সব দিক দিয়ে। রমজান মাসের সিয়াম কত ফায়দা, সেদিন একজন দিয়েছে বলছে ক্যান্সার রোগের চিকিৎসা হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা, সুবহানাল্লাহ, এত রয়েছে মানে চিকিৎসা, এটা আল্লাহর ফজল আর করুন। সারা ১১ মাস আপনি খেলেন, মন যা চায় তাই খেয়েছেন, আর একটা মাস নিয়ন্ত্রণে রাখলেন খাবারটা, আল্লাহ কি আপনাকে বলেছেন খাবে না, খাবার অনুমোদন আছে কিন্তু নিয়ন্ত্রণে, ফজর ফজর উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত একটু কষ্ট করো আল্লাহর উদ্দেশ্যে, তোমার কুপ্রবৃত্তির তারণাকে নিয়ন্ত্রণে রাখো আল্লাহর ইবাদত পালনের জন্য, যখন এই সময় সময় শেষ তারপর আল্লাহ তোমাকে হালাল করে দিয়েছে, কুলু ওয়াশরাবু, খাও পান করো নিয়মতান্ত্রিক হালাল উপায়ে, তুমি তোমার কাম ভাব চরিতার্থ করো, কত সুন্দর। যাই হোক, বিগত ২০ দিন গেছে, সামনে আরো ১০ দিন অথবা ৯ দিন, এবারে কথা হলো ১০ দিন যদি হয় তাও পুরা মাস, আর ৯ দিন হলেও পুরা মাস। কেউ যেন বলো না আমাদের দেশে কেউ কেউ এরকম বলে একটা খেয়ে নিয়েছে গা, বলে কিনা, কেউ খায় না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে মাস ২৯ হয় ৩০ হয়, তাহলে কিরকম খেলো, কেউ খায় না, যাদের বুঝে আসে না তারাই খায়, আর আমাদের বুঝে আসছে আমরা খাই না, আমরা আল্লাহর নির্দেশ মোতাবেক ইবাদত করি, রমজান মাসে সিয়াম পালন করব, তাহলে রমজান কখনো ২৯ হবে আর কখনো কি হবে ৩০ হবে। তাই এই যে সামনে যে রমজান, রমজানের শেষ দশ রাত, বিগত মাসগুলি বা বিগত দিনগুলিতে যা হবার হয়ে গেছে, অনেকে অনেক মুসলমান নাউযুবিল্লাহ রোজা রাখত কিন্তু খেলা ওই ওয়ার্ল্ড কাপ টিভি দেখার ছাড়তো না, ঠিক না, কি না হয়ে গেছে, কোন কোন লোক নাকি শুনেছি তার প্রিয়জন ফেল করেছে বা পরাজিত হয়েছে বিদায়, বড় মুশকিল হয়ে পড়েছে, হার্ট ফেল নাকি করেছে দিয়ে একটা শুনেছি, সত্য না মিথ্যা আল্লাহ আলাম। প্লিজ, তবে এইবার কোন মুসলমান সম্পর্কে আমি শুনিনি এরকম, আল্লাহ হেদায়েত দিন আমাদেরকে, হকের দিকে অগ্রসর হই, শয়তান তো আছি কিন্তু রমজান মাসে শয়তান, রব্বুল আলামিন রমজান মাসে শয়তানকে শৃঙ্খলিত করে দেন, বেঁধে দেন, তবু যারা শয়তানের পথে চলে এটা নিজেই শয়তান হয়ে গেছে, বলো না বুঝিবিল্লা, কথাটা ঠিক হলো না ঠিক, ও নিজেই শয়তান হয়ে গেছে, কম করবে শয়তানই কম করবে, তবু দেখা যায় কম করে না, সুযোগ পেয়েছে, এরকম মাঝে মধ্যে দিয়ে একটা পাওয়া যায়, আস্তাগফিরুল্লাহ আলাযীম। আর কেউ কেউ এরকম বলেন, ওই আগে আমাদের ঘড়ি ছিল চাবির, চাবি দিয়ে চাবি দিত না, এখন তো চাবি টাবি লাগে না আল্লাহ দিলে, কোন কোনটা সূর্যের আলোতে আলোর সাহায্যে চলে আর বেশিরভাগ ব্যাটারিতে চলে, তাই না, এখনো কোন কোন ঘড়ি হয়তো থাকে কুরআন জমানার, ওই এরকম করে ২৪ ঘন্টা একবার ছাপি দিলেই হয়, কোন কোন সময় ২৪ ঘন্টা চলে, ২৪ ঘন্টার পরিবর্তে মাঝে মধ্যে আপনি ছাপি দেননি তবুও দেখা যায় আরো ২-৩ ঘন্টা গেছে, হয় কিনা। তো কোন কোন আলিম এরকম বলতেন, শয়তানকে তো বেঁধে দিয়েছি রব্বুল আলামিন, কিন্তু কিছু লোক আছে এরকম কুকাজ করতে করতে এরকম হয়ে গেছে, তার মাত্রা কুকাজের মাত্রা বেড়ে গেছে, শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে, তবুও তার ওই মেশিন চালু আছে। সবাই বলে নাউজুবিল্লাহ। এখানে কিন্তু আরো কথা আছে, আমরা চেষ্টা করি সামনে যে রাতগুলি আসছে অযথা যেন সময় নষ্ট না করেন। কিছু মানুষ আছে ভালো নেক কাজ করে, যেমন শুক্রবার রাতে ছুটি তো আর কি করে, এমনি শুধু চক্ষু মার্কেটে। ওই স্থানীয় লোকদের কথা বাদ দিন, আমাদের লোকদিনের মধ্যে আছে কোন কাজ নাই, বেকারের আশপাশে এমনি চক্কর দেয়। আর কিছু মানুষ আছে হোটেলে বসে চা খায়, আনারে ওই সংবাদ দেয়, এমনকি রমজানের এই সস্তা দশাতে নাউযুবিল্লাহ, ও হয়তো কোনো কাজ করবেন না, টিভি ভিডিও গান বাদ্যযন্ত্র ও হয়তো দেখা যাইস না, এমনি তুই যাইস না, গান বাদ্যযন্ত্র যাই, একটা অনঙ্গ ছবি দেখবেন, এমনি কিছু দেখবেন। আবার রমজান মাস, আবার আখেরি দশ রাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ, সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি, তিনি সারা রাত ইবাদত করতেন রমজান মাসের শেষ দশ রাতে। আবার কি করতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলিতে ইবাদত করতেন, মানে না এই দিনগুলিতে ইতিকাফ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিকাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রথম 10 দিন ইতিকাফ করলেন, তারপরের 10 দিন ইতিকাফ করলেন, তারপর বললেন আমি 10 রাত ইতিকাফ করলাম এই রাতের অন্বেষণে। আর এই রাত বলতে কি, লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما ادراك ما ليله القدر ليله القدر خير من 1000 شهر نشامي قران نازل করেছি ليله القدر তোমার কি জানা আছে ليله القدر কি মানে ليله القدر ইজ্জত হবার জন্য رب العالمين এরকম বলেছেন তুমি কি বুঝো ليله القدر কি তারপর বলেন ليله القدر خير من 1000 شهر হাজার মাস থেকেও লাইলাতুল কদর উত্তম, সুবহানাল্লাহ। তাই নিশ্চিত না লাইলাতুল কদর অমুক রাত, লাইলাতুল কদর শেষ দশ রাতে। এই জন্য এই হাদিসে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি প্রথম দশ রাত ইতিকাফ করলাম, আর দশ রাতের সাথে 10 দিন সামিল, কেন এই রাতের অন্বেষণে, তারপরে দ্বিতীয় রাত, দ্বিতীয় দশ রাত ইতিকাফ করলাম এই রাতের অন্বেষণে, তারপরে আমাকে বলা হলো ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, লাইলাতুল কদর শেষ দশ রাতের একটি। তাই বুঝা গেল লাইলাতুল কদর কখন হয়, শেষ দশ রাত, নির্দিষ্ট না 27 তারিখ, নির্দিষ্ট না 21, নির্দিষ্ট না 23 অথবা 29, এমনি নির্দিষ্টতা বিজোর রাতগুলিতে, জোর রাতেও হতে পারে। এই হাদিসটা কি বোঝা যায়, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে শেষ দশ রাতে, এই শেষ দশ রাতের মধ্যে জোর রাতও সামিল বিজোর রাতও সামিল। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশ রাত সবকটি রাতি ইতিকাফ করতেন, শুধু বিজোর রাতগুলি তো না, কেন ইতিকাফ করতেন এই রাতের অন্বেষণে। তাই বোঝা গেল বিজোর রাত তো হবেই বেশিরভাগ সম্ভাবনা, এমনকি জোর রাতগুলিতেও হতে পারে, সুবহানাল্লাহ বিহামদিহ, আল্লাহ অধিক জানেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামান আহাব্বা মিনকুম আন ইয়াতাকিফ ফালইয়াতাকিফ, তোমাদের মধ্যে থেকে কেউ যদি ইতিকাফ করতে চায় তাহলে সে যেন ইতিকাফ করে শেষ পর্যন্ত। হাদিসটি সহিহ মুসলিমে আসছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশ রাত ইতিকাফ করতেন, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হলো ততক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশ রাতে ইতিকাফ করতেন। ثم اعتكف ازواجه من بعده তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তিনি চলে যাওয়ার পর তারাও ইতিকাফ করেছে। এই জায়গায় কথা, ইতিকাফ হবে মসজিদে, বাড়িতে না। ইতিকাফ নির্দিষ্ট কোন জায়গায়? মসজিদে, বাড়িতে না। এটা যদিও কোনো কোনো আলেমের মত থাকতে পারে, কোন মজহাবে থাকতে পারে, কিন্তু এটা দলিল সমর্থিত না। একটা খাটে মশারি একটা টাঙ্গিয়ে দিল, আধা মহিলা এখানে এতেকাফ করবে, আছে কিনা বাংলাদেশে? এর পক্ষে কোনো দলিল নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এতেকাফ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে। কোন জায়গায়? তাদের ঘরে না মসজিদে? মসজিদে নবীর স্ত্রীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি বলছেন না আল্লাহ কিরা, তাহলে ইবাদত, এই ইতিকাফ একটা ইবাদত। এটা কোথায় হবে? ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা ইতিকাফ করবে কোন জায়গায়? মসজিদে। তাই নিজ পক্ষ থেকে ইতিকাফের জায়গা নির্ধারণ করা কি হবে না, এটা জায়েজ হবে না। তাই কোন মহিলা যেন এরকম ইতিকাফ না করেন, যদি সুযোগ হয় মসজিদে গিয়ে আলহামদুলিল্লাহ, কিন্তু নিজের ঘরে একটা কর্নারে বসে ইতিকাফ, হ্যাঁ বলা যায় আপনি আপনি ইবাদত করেন বেশি বেশি করে, কিন্তু এটাকে বলবেন যে ইতিকাফ না। কারণ ইতিকাফের জন্য নির্ধারিত জায়গা, নির্দিষ্ট জায়গা, ওটা হচ্ছে কোন জায়গায়? মসজিদ। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন এখানে হাদিস অনুবাদ বলছেন, كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 ايام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে 10 রাত বা 10 দিন ইতিকাফ করতেন। এখানে 10 আইয়াম এসেছে, তাহলে দিন এবং রাত উভয় হবে। فلما كان العام الذي قبل فيه اعتكى 20 يوما। যে বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন সে বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 রাতে বা 10 দিনে ইতিকাফ করতেন। ফালাম ইয়াতিকিফ আমান, তো এক বছর ইতিকাফ করেননি। ফালাম্মা কানা আল আমুল মুকবিল ইতিকাফ 20, তাই পরবর্তী বছরে 20 দিন ইতিকাফ করলেন। বলছেন হাদিসটি রাওয়াহু আহমদ ওয়া তিরমিযী ওয়া সহহাহু, ইমাম তিরমিযী সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করলে ফজরের সালাত পড়ে তারপরে তার ইতিকাফের জায়গায় যেতেন। ফজরের সালাত পড়ে মানে ইতিকাফের সময় শুরু হয়ে যাবে 20 তারিখ, 20 তারিখ যখন সূর্যাস্ত হয় তখন থেকে, তাই 20 তারিখ সূর্যাস্ত হওয়ার পূর্বে মানুষ অনুপ্রবেশ করে মসজিদে ইতিকাফের জন্য, তাই না? এবার 20 তারিখ যখন যায় তখন রাতে তো ইবাদতের সময়, ঘুমাবার সময় তো না, তাই ইতিকাফ করতেন। আর মুতাকাব যেখানে অবস্থান নিতেন ওখানে যেতেন কোন সময়? ফজরের পরে। সারা রাত তো ইবাদত, এটা আমার কাছে স্পষ্ট হচ্ছে।